বিমানে করে হজে যাওয়া তো বিমানটাও তো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 53 বছরের ভিতরে কোরআনে কারীমের ভিতরে কোন জের জবর ফেশ হরকত এগুলো ছিল না। 53 বছরের পরে কোরআনে কারীমের মধ্যে জবর জের ফেশ হরকত দেওয়া হয়েছে। তাহলে এই কোরআনে কারীমের জের জবরওয়ালা কোরআন পড়াও তো বেদাত। এই 53 বছরের ভিতরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ এগুলোও তো এই 53 বছরে ছিল না। তাহলে এগুলোও তো বেদাত। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ মুফতি মোহাম্মদ আলী সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন এবং অনেক গরম আলোচনা করেছেন। তো আমি কিছুক্ষণ সময় যে আলোচনা করব এটা হলো ঠান্ডা আলোচনা। এখন আর গরম আলোচনা নাই, এখন আলোচনা হবে অল্প সময় ঠান্ডা আলোচনা, ঠান্ডা ওয়াজ। তো ঠান্ডা ওয়াজ আবার সবার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না। গরম ওয়াজটাই আমাদের স্বাভাবিকভাবে বেশি পছন্দ। গরম ওয়াজে রক্ত গরম হয়, তারপরে শরীরে একটা উত্তেজনা আসে, খুব ভালো লাগে। কিন্তু ভালো লাগলেও আমরা চেষ্টা করি একটু ঠান্ডা ওয়াজ করার জন্য, কারণ অপারেশন করার সময় ডাক্তারের মাথা যদি খুব গরম থাকে তাহলে রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য অপারেশন করার আগে ডাক্তারের মাথা একটু ঠান্ডা থাকা লাগে, গাড়ি চালানোর আগে ড্রাইভারের মাথা একটু ঠান্ডা থাকা লাগে, তাহলে গাড়ি সুন্দরভাবে চালাতে পারে। তো এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি ঠান্ডা মাথার, ঠান্ডা ওয়াজে মানুষের ভিতরে বৈপ্লবিক পরিবর্তন। কারণ আমরা সমাজে গতানুগতিক ওয়াজ নসিহতে আমরা বিশ্বাসী না। আমরা মনে করি ওয়াজ নসিহত যতটুকু করব অল্প সময়ে করব, কিন্তু এই আলোচনার মাধ্যমে যাতে আল্লাহর বান্দাবান্দিদের মধ্যে কিছুটা পরিবর্তন আসে, এই পরিবর্তনটা করতে হলে এটা ঠান্ডা মাথায় করতে হয়, এটা গরম মাথায় পরিবর্তন সম্ভব না। এজন্য আমরা একেবারে ঠান্ডাভাবে অল্প সময়ে একটা ক্লাস করব। সব ক্লাস আবার একরকম হয় না, গণিতের ক্লাস একরকম, বাংলার ক্লাস একরকম, সমাজ বিজ্ঞানের ক্লাস আরেক রকম, এক এক ক্লাসের এক এক বৈশিষ্ট্য। তো সব ক্লাসের মজাও একই রকম না, সব ক্লাসের, কোন ক্লাসে ছাত্ররা দুষ্টামি করে বেশি, আবার কোন ক্লাসে দুষ্টামি করে কম, সব ক্লাস একই রকম হয় না। তা আমাদের ক্লাসটা একটা ব্যতিক্রমী ক্লাস। আজকের এই ক্লাসের বিষয়বস্তু হল বেদাত। আজকের ক্লাসের বিষয়বস্তু বেদাত। তো বেদাতটা এটা একেবারে ঠান্ডা মাথায় বুঝতে হবে, এটাতে মাথা গরম করলে বেদাতের কিছুই বোঝা যাবে না। এই জন্য খুব ঠান্ডাভাবে সূক্ষ্মভাবে বেদাত কি জিনিস, বেদাত করলে অসুবিধা কি, বেদাত আমাদের সমাজে আছে কি নাই, হাতে কলমে কয়েকটি বেদাত, এই বিষয়গুলো মোটামুটি আমরা আলোচনা করে আমাদের এই ক্লাসটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি ক্লাসটা করার জন্য রেডি আছেন? তো শেষ পর্যন্ত থাকার আশা আছে তো ইনশাআল্লাহ, কারণ ক্লাস শেষ না করে চলে গেলে ক্লাসে তো মজা পাওয়া যাবে না, বোঝা যাবে না। তাহলে আমরা আসি প্রথমে বেদাতের আলোচনায়, শুরু করি মূল বিষয়। আমরা অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলবো না, শুধু এই প্রসঙ্গের উপরেই আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে প্রথমে একটা কথা বলে নিই ক্লাস শুরু করার আগে, যে আমাদের সাথে এই এলাকার কোনো ভাইয়ের সাথে কোনো ধরনের বিরোধ আছে? আপনাদের এলাকায় কি আমার কোনো জায়গা জমি টাকা পয়সার লেনদেন আছে? নাই। তাহলে এই এলাকার কোন ভাইয়ের সাথে বোনের সাথে আমাদের কোন বিরোধ, এই এলাকার কোন আলেমুল আমাদের সাথেও আমাদের কোন বিরোধ নাই, বাংলাদেশের কোন দল সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক তাদের সাথেও আমাদের কোনো বিরোধ নাই। তবে আমাদের বিরোধিতা আছে, আমাদের বিরোধিতা দুইটা জিনিসের সাথে, একটা জিনিসের নাম শিরক আর একটা জিনিসের নাম বেদাত। আমাদের বিরোধিতা, আমাদের শত্রুতা, আমাদের দুশ্মনী এই দুইটা জিনিসের সাথে, শিরকের সাথে আর বেদাতের সাথে। কিন্তু কোন ইমাম সাহেবের সাথে, কোন আলেম ওলামার সাথে, কোন ব্যক্তির সাথে, কোন দলের সাথে আমাদের কোন বিরোধ হিংসা এগুলো কিছুই নাই। এই জন্য আমি প্রথমে ক্লাস শুরুর আগে অনুরোধ করব যে আমরা যাতে কেউ এই ক্লাসে মনে কষ্ট না নিই, এটা অনুরোধ করেই আমরা ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আসি বেদাত কাকে বলে, বেদাতটা কি জিনিস, প্রথম তো এটা বোঝা দরকার। কি এটা বোঝা লাগবে না? কারণ আমাদের সমাজের 99% মানুষ সঠিকভাবে বেদাতটা চিনতে পারে না, বেদাতটা বোঝে না। বেদাত মানে হল ইহদাসুস শাই আলা গাইরে মিসালিন সাবিত, মানে বেদাত শব্দের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হল এমন কোন একটা জিনিস আবিষ্কার করা যেই জিনিসের আগে কোন নমুনা নাই, পূর্ববর্তী নমুনা ছাড়া নতুন করে একটা জিনিস বানাইলে এটাকে আরবেরা আরবি ভাষায় বলে থাকে বেদাত। এটাকে বলা হয় কি? বেদাত। তাহলে এখানে দুইটা কথা, একটা হলো জিনিসটা বানানো হবে নতুন, দ্বিতীয় শর্ত আগে কোন নমুনা থাকা যাবে না, নমুনা থাকলে এটা বেদাত হবে না, নমুনা না থাকলে তখন বেদাত। আরেকটা হলো পুরাতন থাকলে বেদাত হয় না, নতুন হলে বেদাত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে বাদিউ, বাদিউ বাদিউ নামে আল্লাহর একটা নাম আছে, আছে না? আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টা বলেন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, বান্দা ওই নামগুলো ওসিলা দিয়ে দিয়ে ওই নামগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামগুলোর মধ্যে থেকে কিছু নাম আল্লাহর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন, আবার অনেকগুলো নাম আছে যে নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই, যেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, এই নামগুলো জানানোর উদ্দেশ্য হলো ফাদউহু বিহা, এই নামগুলোর মাধ্যমে এই নামগুলোর উসিলা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই আল্লাহর কাছে দোয়া করার সময় উসিলা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিছু নাম আমাদেরকে জানাই দিয়েছেন, আর অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই। যেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন এর মধ্য থেকে একটা নাম হলো বাদী, একটা নাম হলো আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমানের জমিনের বাদী, আসমান আর জমিনের এমন সৃষ্টিকারী যেই সৃষ্টিকারী আসমান আর জমিনকে একেবারে নতুন ভাবে বানাইছেন, সুবহানাল্লাহ। এমন সৃষ্টি আসমান জমিন যেই সৃষ্টির আগে কোন নমুনা ছিল না, নমুনা বিহীন বানাইছেন আসমান আর জমিনকে, আল্লাহর আগে আর কেউ বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বানানোর আগে আরো একজনে এরকম বানাইছিল, এরকম কোন কথা শুনছেন? তাহলে আল্লাহর আগে আর কেউ আসমান জমিন নতুন করে বানাইছেন কে? কথা কয় না, নতুন করে বানাইছেন কে? আবার পূর্বেকার কোন নমুনাবিহীন, যে আগে একটা থাকলে ওটা দেখি দেখি আরেকটা বানাইছে আসমান জমিন, এরকমও কোন নমুনা আগে ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম, আল্লাহর এই নামটা আমরা দিই নাই, আল্লাহর নামটা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের নামটা দিচ্ছেন। নামটা দিচ্ছেন কি? বাদির। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে পূর্বের নমুনা ছাড়া নতুন করে সৃষ্টি করে আল্লাহ পরিচয় দিলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান আর জমিনের বাদি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পরিচয় করাই দিচ্ছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূল আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোন নতুন কোন রাসূল নই। আমি বিদআম মিনার রাসূল মানে আমি এমন রাসূল না যে রাসূল নতুন করে আসছে, আমি এমন রাসূল না যেই রাসূলের নমুনা আগে জমিনে ছিল না। আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ বাদি, রাসূলকে পরিচয় করে দিচ্ছেন আমার রাসূল বাদি না, কারণ আমার রাসূলকে আমি নতুন পাঠাই নাই, আমার রাসূলের আগে আমি আরো অনেক নবী রাসূল পাঠাইছি। কতজন পাঠাইছি? কথা কয় না, আল্লাহ রাসূলের আগে পৃথিবীতে নবী রাসূল কতজন আসছে? অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে এসেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন রাসূল না, তার আগেও জমিনে অসংখ্য নবী রাসূল এসেছেন। আবার নবী রাসূলের নমুনা পৃথিবীতে এর আগেও ছিল, মুসা আলাইহিসসালাম রাসূল ছিলেন, দাউদ আলাইহিসসালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিসসালাম রাসূল ছিলেন। তাহলে তিনি পূর্বের নমুনাবিহীন রাসূল না। এজন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পরিচয় করে দিয়েছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলে দিন আমি নতুন কোন রাসূল না। তাহলে আল্লাহ হলেন বাদি, রাসূল কিন্তু বাদি না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি বেদাতের অর্থটা কি। তাহলে শরীয়তের ভাষায় বেদাত হলো ওই জিনিসগুলো, আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দীন মিম্মা লা আসলা লাহু ফিশশারইয়ে। বেদাত হইতে হলে প্রথম শর্ত হলো আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা, প্রথম কথা হলো এই জিনিসটা নতুন হবে। বেদাত হইতে হইলে জিনিসটা হবে কি? কোন জিনিসের ভিতরে বেদাত হবে? আকীদার ভিতরে হইতে পারে, আমলের ভিতরে হইতে পারে, মুআমালাতের ভিতরে হইতে পারে, আখলাকের ভিতরে হইতে পারে, সবকিছুর ভিতরে বেদাত হইতে পারে। বেদাত খালি আমলের মধ্যে না, বেদাত আমার আকীদার ভিতরেও ঢুকতে পারে, বেদাত আমার আমলের ভিতরেও ঢুকতে পারে, বেদাত আমার মুআমালাতের ভিতরেও ঢুকতে পারে, বেদাত আমার আখলাকের ভিতরে চরিত্রের ভিতরেও ঢুকতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হয় আকীদার মধ্যেও, আমলের মধ্যেও, মুআমালাতের মধ্যেও, আখলাকের মধ্যেও। তাহলে যে কোনো এক সেক্টরে, যে কোনো একটা জায়গায় এই বেদাত ঢোকার সম্ভাবনা আছে। বেদাত একটা ভাইরাসের মতো, মারাত্মক একটা ভাইরাস, এবং এটা যেই ভাইরাসের নাম এখন আমরা শুনতেছি বেশি বেশি করে, এই ভাইরাসের চাইতেও আরো কঠিন মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হইলে, করোনা ভাইরাসে আক্রান্ত হইলে, নিপা ভাইরাসে আক্রান্ত হইলে, আরো বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হইলে সুস্থ হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু বেদাতের ভাইরাসে আক্রান্ত হইলে ওই আকীদার শুদ্ধ হয় না, ওই আমলার শুদ্ধ হয় না, ওই আখলাক আর শুদ্ধ হয় না, একেবারে নিচ্ছিন্ন হয়ে যায়। এটা আরো একটা মারাত্মক বেয়াদি হলো বেদাত। তাহলে বেদাতের প্রথম বিষয় হিয়া কুল্লুমা উহদিসা, এটা হয় নতুন বেদাত হয় কি, প্রথম মনে রাখবেন বেদাত হবে কি নতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস সব সময় বলতেন, যে কোনো খুতবা যে কোনো আলোচনা শুরু করার সময় এই হাদিসটা বলতেন। চারটা কোরআনে কারিমের আয়াত আছে, এই চারটা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন এই চারটা আয়াত বলতেন আর এই হাদিসটা সব সময় বলতেন। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ اللَّهُ رَسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ بُلْتَنْ وَكُلَّ مُحْدَسَةٍ بِدْعَةٍ نُطُرْ نُطُنْ جَا كِسُو بَنَنُو حُبِي اي شاب بُلَرْ نَمْ حُلُو بِدَات নতুন যদি আকীদা বানানো হয় সেটা হলো আকীদার বেদাত, বেদাতই আকীদা। নতুন যদি কোনো আমল বানানো হয় সেটা বেদাতি আমল। নতুন যদি কোনো আখলাক বানানো হয় সেটা বেদাতি আখলাক। কুল্লু মুহদাসা, নতুন করে যেই আকীদা বা আমল যেটাই বানানো হবে এটার নাম হলো কি, ওয়া কুল্লু বেদাতিন দলালা, যত রকমে আকীদার মধ্যে বানাইলেও দলালা, আমলের মধ্যে বানাইলেও দলালা, মুআমালাতের মধ্যে বানাইলেও সেটা গুমরাহি, আখলাকের মধ্যে বানাইলেও সেটা গুমরাহি, সমস্ত বেদাত গুমরাহি। দেখতে সুন্দর মনে হলেও গুমরাহি, সুন্দর মনে না হইলেও গুমরাহি। কুল্লু বেদাতিন, যত নতুন বানানো হবে, যত নতুন বানানো হবে, যত বেদাত, সমস্ত বেদাতে গুমরাহি। কুল্লু দলালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে বেদাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেদাত হইতে হবে কি, কথা বলে না, আমার কথা বুঝতেছেন, বেদাত হবে কি নতুন। আগে নতুনটা মনে রাখবেন, তারপরে আসতেছে একটা একটা করে। প্রথম মনে রাখেন যে এটা নতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, ফজরের সালাত। ফজরের সালাতের পরে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা, একদিন আমাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর আদায় করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালীগাতান, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বায়ান করলেন, এমন এক ওয়াজ করলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ওয়াজ করলেন, এমন এক বায়ান করলেন, আমাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে গেল, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে দিল, আমাদের অন্তরগুলো একেবারে মোমের মতো নরম হয়ে গেল। ওয়া জারাফাত মিনহাল উয়ুন, অন্তর যখন নরম হয়ে যায় চোখের পানি জর্জর করে ঝরতে থাকে। আল্লাহ রাসূলের বায়ান শুনে অন্তর নরম হয়ে গেল, চোখের পানি ঝরতে লাগলো। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলের বায়ান শুনলে, আল্লাহ রাসূলের আলোচনা শুনলে শরীরে কাঁপুনি আসতো না, কাঁপুনিটা আসতো অন্তরের ভিতরে। আল্লাহ রাসূলের বায়ান শুনে কোনো সাহাবী নাচা শুরু করে দিছে, এরকম আলোচনা শুনছেন কোনোদিন, কোনো হাদিস শুনছেন, আল্লাহ রাসূল বায়ান করতেছেন হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উঠে নাচা শুরু করে দিছেন, এরকম বায়ান শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান করতেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাফ মারি খেজুর গাছে উঠে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করতেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দৌড়াই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে ঝুলা শুরু করে দিয়েছেন। এরকম কোন আলোচনা শুনছেন? তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ান চলাকালে কোন সাহাবি লাফ মেরে দাঁড়ানো নাই, লাফ মেরে বসানো নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়িও করেন নাই, বাঁশ ধরে উপরের দিকে উঠেন নাই, লাফ মেরে স্টেজে উঠেন নাই, এরকম দৌড়াদৌড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ানে কোনোদিন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়ানে দুইটা জিনিস হয়েছে, জারাফাত মিনহাল উয়ুল ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরগুলো ভয়ে কেঁপে উঠছে, অন্তরগুলো নরম হয়ে গেছে, চোখের থেকে জরজর করে পানি ফুটছে, নীরবে নিবৃতে বসে বসে আল্লাহর ভয়ে চোখের পানি আসছে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় একজন সাহাবী লাফ মেরে উঠে দাঁড়াইলেন, দাঁড়াই উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দে, আজকে যে বায়ানটা দিলেন আমাদের কাছে মনে হলো এটা আপনার জীবনের শেষ বায়ান, মনে হয় জীবনে আর দ্বিতীয়বার আল্লাহর নবী থেকে কোনো বায়ান শোনার সম্ভাবনা নাই। ফাওসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটু ওসিয়ত করেন, একটু বায়ান করেন, শেষবারের মতো আমাদেরকে একটু ওসিয়ত করেন, কিছু আমাদেরকে নির্দেশনা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে যে ওসিয়তটা করব সেটা হলো আল্লাহর ভয়, সেটা হলো তাকওয়ার ওসিয়ত। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি ওয়াসসামিউ ওয়াত্তাতে ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবাদুন হাবশিয়্যুন, যদি হাবশি গোলামেরাও তোমাদের আমির নিযুক্ত হয় ওই আমিরের আনুগত্য করবা, ওই আমিরের কথা শুনবা। আর খবরদার আমার উম্মত শুনো, ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসাইয়ারা ইখতালাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবা আমার উম্মতেরা দেখবে কিছুদিনের মধ্যে শুরু হবে আমি নবীর সাথে শুধু একতলাফ আর একতলাফ একতলাফ আর একতলাফ, অর্থাৎ আমি নবী জেমনে করেছি, আমি নবীর আকীদা যেমন ছিল, আমি নবীর আমল যেমন ছিল, এরকম না হয়ে এটার সাথে দ্বিমত পোষণ করে করে নতুন নতুন ইবাদত, নতুন নতুন আকীদা, নতুন নতুন আমল বানানো হবে। তোমরা দেখবে ইখতালাফান কাসীরা, অনেক অনেক ইখতালাফ, অনেক অনেক বেদাত। এই ইখতালাফ মানে বেদাত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলে, অনুসরণ করলে সেটা হয় সুন্নাত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না করে ভিন্ন রকমে করা হয় তখন এটা হয় বেদাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে তোমরা দেখবা অনেক মানুষ শুধু আমার সাথে ইখতিলাফ করতেছে, ইখতিলাফ করতেছে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তখন তোমাদের উপরে কর্তব্য আমার সুন্নতকে শক্ত করে মাড়ির দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখবা। খবরদার আমার উম্মত, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, নতুন নতুন কোন আকীদা বানাইবা না, নতুন নতুন কোন আমল বানাইবা না, নতুন নতুন জিনিস বানানোর থেকে নিজেদেরকে বাঁচায় রাখবা, সতর্ক থাকবা। কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন জিনিস বানাইলে ওই জিনিসটার নাম বেদাত, নতুন যেটা বানানো হবে সেটার নাম বেদাত। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন যে যেটা হবে নতুন ওইটা হবে। এখন পুরাতন কোনটা নতুন কোনটা বুঝবেন কেমনে? কারণ সব জিনিস তো পুরাতন, গতকাল যেটা ছিল আজকে সেটা পুরাতন, আজকে যেটা নতুন আগামীকাল সেটা পুরাতন, তাহলে সবই তো পুরাতন। তাহলে তো নতুন কোনোটাই বাংলাদেশে বা পৃথিবীতে আছে না, নাই, তাহলে তো বেদাতও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই নির্দিষ্ট করে দিয়েছেন নতুন আর পুরাতনের সীমারেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়্যিন, আমার উম্মত তোমরা আমার সুন্নতকে সত্য করে ধরবা আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে সত্য করে ধরবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোলাফায়ে রাশেদিনের 30 বছর কেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল কয় বছর? 23 বছর। খোলাফায়ে রাশেদিনের খেলাফত ছিল 30 বছর। তাহলে 30 আর 23 বছর কয় বছর? 53 বছর। এই 53 বছরের ভিতরে যেগুলো আকীদা ছিল, ইসলামে আকীদা ছিল, এগুলা হলো সুন্নতি আকীদা। এই 53 বছরের পরে যত আকীদা বানানো হয়েছে এগুলার নাম হলো বেদাতি আকীদা। এই 53 বছরের ভিতরে যেগুলো আমল ছিল সেগুলো সুন্নতি আমল, এই 53 বছরের পরে যে সকল আমল নতুন নতুন বানানো হয়েছে এগুলার নাম বেদাতি আমল। তাহলে পুরাতনের সীমা রেখা হলো এই 53 বছর। এই 53 বছরের পর্যন্ত সমস্ত আকীদা সমস্ত আমল হইল পুরাতন, আর এই 53 বছরের পরে যত আকীদা যত আমল বানানো হবে এগুলা সবগুলার নাম হলো বেদাত। আচ্ছা, এবার আসেন, এই 53 বছরের পরে যা কিছু বানানো হয়েছে সব কিছু যদি বেদাত হয় তাহলে আল্লাহ রসুলের যুগে কত জিনিস ছিল না, এই সব জিনিস তো বেদাত। আল্লাহ রসুলের যুগে বা এই 53 বছরে কত জিনিস যে ছিল না এখন আছে, তাহলে এগুলো সব বেদাত না? যেমন এই মাইক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 53 বছরের ভিতরে মাইক এগুলা ছিল না, তাহলে মাইক ও বেদাত। এই 53 বছরের ভিতরে মসজিদের ভিতরে টাইল ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, তাহলে মসজিদে এসি লাগানো, টাইলস লাগানো, ফ্যান লাগানো এগুলো তো বেদাত। এই 53 বছরের ভিতরে যারা হজ করেছেন তারা যানবাহনে করে, সমুদ্রের জানে করে, নৌজানে করে, স্থলপথে তারা হজ করেছেন, বিমান পথে আকাশ পথে বিমানে হজ করেন নাই, তাহলে বিমানে করে হজে যাওয়াও তো বিমানটাও তো বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই 53 বছরের ভিতরে কোরআনে কারীমের ভিতরে কোন জের জবর পেশ হরকত এগুলো ছিল না। 53 বছরের পরে কোরআনে কারীমের মধ্যে জবর জের পেশ হরকত দেওয়া হয়েছে, তাহলে এই কোরআনে কারীমের জের জবরওয়ালা কোরআন পড়াও তো বেদাত। এই 53 বছরের ভিতরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ এগুলোও তো এই 53 বছরে ছিল না, তাহলে এগুলোও তো বেদাত। এরকম যদি হিসাব করেন এই 53 বছরে বর্তমানে বাংলাদেশে যে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা এরকম কোন মাদ্রাসা তো 53 বছরে ছিল না, তাহলে সব মাদ্রাসা তো বেদাত, কি বলেন? প্রথম যে সংজ্ঞা দিছে যে সব নতুন হইলে 53 বছরে থাকলে এটা এবাদত, 53 বছরে না থাকলে বেদাত, তাহলে তো সব বেদাত, কি বলেন? দুই নম্বরে বেদাত বুঝতে হলে, বেদাত চিনতে হলে জানতে হবে বেদাত হয় ফিদ্দিন, বেদাত তার সম্পর্ক হল দিনের ভিতরে, আকীদার ভিতরে, আমলের ভিতরে, আখলাকের ভিতরে, মুআমালাতের ভিতরে, আকীদার জন্য, ইবাদতের জন্য, আমলের জন্য, আখলাকের জন্য যদি নতুন কোন জিনিস গ্রহণ করা হয় ওইটার সাথে সুন্নত বেদাতের কোন ধরনের কোন সম্পর্ক নাই। এই কথাটা কি বুঝতে পারছেন? মানে বেদাতটা হইতে হবে দিনের ভিতরে, ফিদ্দিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহাদাসা, যে লোক নতুন কিছু বানায়, ফি আমরিনা আমাদের এই দ্বীনের ভিতরে, ফি আমরিনা মানে ফি দ্বীনিনা মানে আমাদের এই দ্বীনের ভিতরে। আল্লাহ রাসূল আমাদের বললেন কেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম, সাহাবাই কেরামকে সহ অন্তর্ভুক্ত করে বলছেন ফি আমরিনা, বহু বচন বলছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম যে আকীদা পোষণ করতেন, যে আমল করতেন, এটার ভিতরে যদি নতুন কিছু বানানো হয়, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। তাহলে দ্বীনের জন্য যদি কিছু নেওয়া হয়, ওইটা বাতিল হবে না, ওইটা বেদাত হবে না। মাইক এটা দ্বীনের ভিতরে না, এটা দ্বীনের জন্য। মাইক এটা একটা দ্বীনের ইবাদতের উপকরণ। দ্বীন হলো আমি যে মুখ থেকে কথাটা বলতেছি, এটা হলো আল্লাহর দ্বীন, দ্বীনের কথা বাহির করতেছি। এই মাইক থাকলেও কোরআন সুন্নার বাহিরে কোনো কথা বলা যাবে না, এই মাইক না থাকলেও কোরআন সুন্নার বাহিরে কিছু বলা যাবে না। কোরআন সুন্নার বাহিরে গিয়ে যদি কিচ্ছা কাহিনী বলা শুরু করি, মিথ্যা হাদিস বর্ণনা করা শুরু করি, গল্প গুজব হাসি ঠামাশা ঠাট্টা শুরু করি, তখন সেটা মাইক থাকলেও বেদাত, না থাকলেও বেদাত। তাহলে আমার মুখের সাথে কথা বলার সাথে, ওয়াজের সাথে দ্বীনের সম্পর্ক, মাইকের সাথে দ্বীনের সম্পর্ক না। মাইকটা হলো আমার এই কথাগুলোকে সহজভাবে দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য একটা উপকরণ। এই জন্যই মাইকের সাথে কোনো বেদাতের সম্পর্ক নাই। বিমানে করে হজে যাওয়ার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই, কারণ বিমানের ভিতরে হজ না, বিমান হলো হজে যাওয়ার উপকরণ, হজে যাওয়ার মাধ্যম। হজের ফরজ ওয়াজিব যেগুলো আছে, এগুলো বিমানে গেলে যেমন পালন করতে হয়, বিমান ছাড়া গেলেও একই রকম করতে হয়। আল্লাহর ঘরের তাওয়াফ বিমানবিহীন গেলেও সাতবার, বিমানে গেলেও আল্লাহর ঘরের তাওয়াফ হবে সাতবার। সাতবারের জায়গায় বিমানে গেছি, এই জন্য একটু দুইবার বাড়াই করি, নয়বার করি, করা যাবে, যাবে না। তাহলে বোঝা গেল বিমান, বিমানের সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নাই। সুন্নাত বেদাতের সম্পর্ক হলো তাওয়াফের সাথে, সুন্নাত বেদাতের সম্পর্ক হলো সাফা মারওয়ার সাইর সাথে, সুন্নাত বেদাতের সম্পর্ক হলো আরাফাতের ময়দানে উকুফের সাথে, সুন্নাত বেদাতের সম্পর্ক হলো মিনার ময়দানের সাথে, মুজদালিফার সাথে। কিন্তু কিসে গেলাম, কিসে আসলাম, এটার সাথে সুন্নাত বেদাতের সম্পর্ক নাই। মসজিদে সুন্নাত বেদাতের সম্পর্ক হলো আমার ওজুর সাথে, আমার নামাজের সাথে, আমার জিকির আজকারের সাথে, আমার দোয়ার সাথে, আমার ইবাদতের সাথে। সেখানে মসজিদ কি মাটির, না টাইলসের, না এসি, নাকি এসি নাই, ফ্যান আছে কি নাই, এগুলোর সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নাই। কারণ এসি দেওয়ার আগে যেমন জুমার নামাজ ছিল দুই রাকাত, এসিওয়ালা মসজিদ হইলেও জুমার নামাজ হবে দুই রাকাত। যদি বলে ভাই আগে এত কষ্ট করে নামাজ পড়ছি, ওই সময় দুই রাকাত পড়ছি, এখন আল্লাহ পাক আমাদেরকে এসি দিয়ে দিছেন, এখন আর জুমার নামাজ দুই রাকাত পড়লে হবে না, চার রাকাত পড়া লাগবে, পড়া যাবে না, কেন যাবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জুমার নামাজ দুই রাকাতেই পড়ছেন। সুতরাং এসি হইলেও দুই রাকাত, এসি না হইলেও দুই রাকাত, টাইলস হইলেও দুই রাকাত, টাইলস না হইলেও দুই রাকাত, ফ্যান থাকলেও দুই রাকাত, ফ্যান না থাকলেও দুই রাকাত, ওই দুই রাকাতের মধ্যে এক রাকাত বাড়াইলে ওইটার নাম হয় বেদাত। কিন্তু মাটির মসজিদের পাকা বানাইলে, এসি দিলে, ফ্যান দিলে, টাইলস দিলে, এখানে কোনো সুন্নাত বেদাতের সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন আমাদেরকে শিখাইছেন, ওই দ্বীন শিখার মধ্যে সুন্নাত আর বেদাত। কিন্তু দ্বীন শিখানোর জন্য, দ্বীনের জন্য আলিয়া মাদ্রাসা বানাইলে সেটার সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নাই। দ্বীন শিখানোর জন্য যদি কওমি মাদ্রাসার সিস্টেম বানায়, এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। দিন শিখার জন্য যদি পরকানিয়া মাদ্রাসা বানাই, নুরানি মাদ্রাসা বানাই, হাফেজিয়া মাদ্রাসা বানাই, ফাজিল মাদ্রাসা বানাই, কামিল মাদ্রাসা বানাই, এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু যেই মাদ্রাসায় বানাই না কেন, ওই মাদ্রাসার ভিতরে শেরেক শিখানো যাবে না, ওই মাদ্রাসার ভিতরে বেদাত শিখানো যাবে না। শিখাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখাইছেন, সাহাবায়ে কেরাম যা শিখাইছেন, ওইটাই শিখানো লাগবে। কিন্তু মাদ্রাসা বিভিন্ন রকম হইতে পারে, এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। তাহলে বুঝতে হবে এই যে নতুন নতুন যত জিনিস আমরা দেখি এইগুলা হলো ইবাদতের উপকরণ, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক। সমাজের অনেক ভাইয়েরা বেদাতকে না বুঝার কারণে কারে মিয়া বেদাত কিচ্ছু না, এই তো সব বেদাত, নতুন নতুন সবই তো বেদাত, নতুন সব বেদাত না, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক। বেদাতের সম্পর্কটা হলো কিসের সাথে, দিনের সাথে, মানে আকীদার সাথে, আমলের সাথে বেদাতের সম্পর্ক। এইসব উপকরণের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। তিন নম্বর জানতে হবে বেদাত যেই জিনিস হবে ওই জিনিসের কোন দলিল থাকবে না। তিন নম্বর কথা হলো বেদাতের কোন দলিল নেই, যদি দলিল থাকে তাহলে বেদাত হয় না, সুন্নত হয়ে যায়। যদি দলিল না থাকে তখন সুন্নত হয় না, ওইটা হয়ে যায় বেদাত। তাহলে বেদাতের শর্ত হইল এটার দলিল থাকবে না, দলিল না থাকাটাই বেদাতের দলিল। এখানে দুটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম কথা হলো দলিল না থাকা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দেন ওইটা বেদাত হয় না, ওইটা হারাম হয়। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন এটা করা যাবে না, খবরদার আমার উম্মত এটা করিও না, তখন এটা বেদাত না, এটা হয় কি হারাম। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, কিন্তু কাজটাও করেন নাই, আমি কাজটা করলাম আর কইলাম, আল্লাহ রাসূল কি মানা করছে নাকি? আল্লাহ রাসূল যদি মানাই করে দিতেন, নিষেধে করে দিতেন, তাহলে এটা তো আর বেদাত হইতো না, এটা হইতে তো কি হারাম। আল্লাহ রাসূল নিষেধ করেন নাই বলে এটার নাম বেদাত, আল্লাহ রাসূল করেনও নাই নিষেধও করেন নাই, এই জন্য এটা বেদাত। যদি আল্লাহ রসুল নিষেধ করে দিতেন বেদাত হইত না, আল্লাহ রসুল করেছেন এই দলিল পাওয়া গেছে, তখন এটা হয়ে গেছে কি সুন্নত। তাহলে আমাদের সমাজে দেখবেন যখনই আপনি বেদাত বলতে যাবেন বলবে যে এ মিয়া এটা কোন হাদিসে পাইছো, হাদিস নিয়ে আসো, এটা যে বেদাত কোন কিতাবে পাইছো, কিতাব নিয়ে আসো, দলিল নিয়ে আসো, দলিল প্রমাণ নিয়ে আসো, খালি বেদাত বেদাত করিও না মিয়া, বেদাতের কি বুঝো, দলিল দেখাও এটা কোথায় পাইছো বেদাত। তো বেদাতের দলিল দেখাইতে যে লোকটা বলে এই লোকটা বড় ধরনের জাহেল, কারণ বেদাতের কোন দলিল নাই। এই জন্য যেই সম্মানিত জাহেল ভাই আপনাদেরকে বলবেন যে ভাই তুমি যে এটা বেদাত কইছো দলিল নিয়ে আসো, তো ওই সম্মানিত জাহেল ভাইকে বলবেন যে বেদাতের কোন দলিল নাই, দলিল না থাকাটাই বেদাত, দলিল না থাকাটাই বেদাতের দলিল। যেমন আমি সবসময় বলি যে এখানে সামনে একটা সুন্দর বাড়ি, দোতলা বাড়ি, আমি ঘোষণা দিলাম যে ভাইয়েরা শুনেন, যে রাজগঞ্জের ভাইয়েরা শুনেন, বোনেরা শুনেন, এই যে এত সুন্দর একটা বাড়ি দেখছেন এখানে, বাড়ি এটা কিন্তু আমার না। এই ঘোষণা দেওয়ার পরে আপনারা সবাই আমাকে বললেন যে সাহেব শুনেন, আপনি কষ্ট করে ঢাকা থেকে আসছেন, যেহেতু আপনি কইছেন বাড়ি এটা আপনার না, আপনি দলিলটা একটু দেখান, বাড়ি এটা যে আপনার না, কোন দলিলের মূলে, কোন খতিয়ানের মূলে আপনি এটার মালিক হন নাই, ওই দলিলটা, ওই কবলাটা, ওই খতিয়ানটা একটু দেখাই যান। আচ্ছা, আমার পক্ষে ওই দলিল, ওই খতিয়ান, কবলা দেখাইতে পারবো? ওই খতিয়ান, ওই কবলা, ওই দলিল যদি আমার কাছে থাকতো তাহলে তো বাড়িটার মালিক আমি হইতাম, এগুলো কিচ্ছু নাই, এই জন্য তো বাড়িটার মালিক আমি না। তাহলে বাড়িটার মালিক আমি না এই কথা বললে যদি দলিল চায় তো বুঝতে হবে এই লোকের মতো জাহেল লোক জমিনে আর নাই। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে যে বেদাত বলার জন্য দলিল লাগে না, সুন্নত বলার জন্য দলিল লাগে। যিনি করবেন কাজটা উনি দলিল দিবেন, যিনি কাজটা করবেন না, যিনি বলবেন এটা বেদাত করা যাবে না, ওনার দলিল দেওয়া লাগবে। আরেকটা সূত্র এখানে মনে রাখবেন, হালাল হারামের ক্ষেত্রে সূত্র হলো হারামের দলিল লাগে, হালালের দলিল লাগে না। আর এবাদতের ক্ষেত্রে মনে রাখবেন সুন্নতের দলিল লাগে, বেদাতের দলিল লাগে না। দুই জায়গায় কিন্তু উল্টা জিনিস। আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার কোন দলিল আছে? কেউ যদি কয় হুজুর শায়েক আপনি যে প্রতিদিন ভাত খান, এ ভাত খাওয়া কোন হাদিসে পাইছেন? এটা দলিল দেন, এটা যে হালাল এটা কোথায় পাইলেন? এই যে বিভিন্ন রকমের খাবার খায় বাঙালিরা, এই খাবার তো আল্লাহ রসুল খান নাই, তাহলে খাবার এগুলো তো বেদাত নাকি? আর এগুলো যে খান, এগুলো যে হালাল, দলিল পাইছেন কই? এই ক্ষেত্রে নিয়ম হলো শরীয়তের হালাল হারামের ব্যাপারে হারাম বলতে হলে দলিল লাগবে, হালালের জন্য দলিল, কারণ আল্লাহ পাক বলে দিছেন বান্দা জমিনে যা বানাইছি যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ, সব আমাদের জন্য, সব খাও, সব ব্যবহার করো, সব পরিধান করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা নিষেধাজ্ঞার দলিল পাওয়া না যাবে। আদম আলাইহিসসালামকে আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এতটুকু যতক্ষণ পাওয়া গেছে এতক্ষণ আদম আর হাওয়া আলাইহিমাসসালামের জন্য জান্নাতের সব হালাল, কিন্তু পরে যখন আল্লাহ বলে দিছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাইও না, এই গাছটা শুধু হারাম হয়ে গেছে বাকি সব হালাল। এজন্য মনে রাখতে হবে যতক্ষণ আল্লাহ পাক হারাম না করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম না করবেন, ততক্ষণ সব হালাল। এজন্য কেউ যদি কয় এটা খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, তার দলিল লাগবে না। যদি কেউ কইছে এটা হালাল, আপনি কইছে এটা কোন দলিল পাইছো দেখাও, এটা হলো মূর্খতা, জাহাল। এজন্য হালালের কোন দলিল লাগে না, দলিল লাগে কিসের? হারামের। আপনি যদি কোন এই খবরদার চিংড়ি মাছ খাওয়া যাবে না, এটা হারাম, তো চিংড়ি মাছ যে হারাম, এবার আপনি দলিল দেন। যিনি কব চিংড়ি মাছ হালাল, ওনার দলিল দরকার নাই। যিনি কব কুচ্ছা খাওয়া হালাল, ওনার দলিল দরকার নাই। আপনি যদি কোন কুচ্ছা খাওয়া হারাম, দলিল দিবেন কে? কাঁকড়া চিনেন যে আপনারা কি বলেন, ক্যামরা, ক্যামরা খাওয়া হালাল যদি কেউ বলে তার দলিল লাগবে না। দলিল লাগবে কিসের? যে বলবে এটা খাওয়া হারাম তার দলিল দিতে হবে। আর এবাদতের ক্ষেত্রে ঠিক উল্টা, এবাদতের ক্ষেত্রে যিনি বলবেন এটা বেদাত তার কোনো দলিল দেওয়া লাগবে না, যিনি বলবেন এটা সুন্নাত দলিল দেওয়া লাগবে, তার দলিল দেওয়া লাগবে তার। এই সূত্র মনে রাখবেন। তাহলে বেদাতের কোন দলিল? আমাদের সমাজে আরেকটা জিনিস দেখা যায়, বেদাত করছে, করার পরে বলে এই মিয়া শোনো আল্লাহ রসুল করেন নাই, ঠিক আছে বুঝলাম, আল্লাহ রসুল নিষেধ করছে নাকি এটা যে করা যাবে না, আল্লাহ রসুল মানা করছে নাকি? আল্লাহ রসুল করেন নাই মানে নিছি, ঠিক আছে করে নাই, তা আল্লাহ রসুল করে নাই কি হয়েছে? আল্লাহ রসুল কি কইছে এইভাবে করা যাবে না, এ কথা তো বলেন নাই। ঠিক একই ঘটনা হাদিসের মধ্যে আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গেছেন, হজ করতে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতেছেন চারিদিকে, আল্লাহর ঘরের কোন কয়টা? চারটা কোণ আছে আল্লাহর ঘরের। একটা কোণে আছে হাজরা আসওয়াদ, একটা কোণের নাম রুকনে শামি, একটা কোণের নাম রুকনে ইরাকি, আরেকটা কোণের নাম রুকনে ইয়ামানি, আর একটা কোণের নাম হাজরা আসওয়াদ, রুকনে হাজরা আসওয়াদ। এখন আপনি কয়টা স্পর্শ করবেন? দুইটা। রুকনে ইয়ামানি যেটা, এটাকে হাত দিয়ে স্পর্শ করবেন, স্পর্শ করা সুন্নত, আর হাজরে আসওয়াদের যে কোনটা এটাকে স্পর্শ করবেন, এটাকে চুম্বন দিবেন, এটা সুন্নাত। কিন্তু বাকি দুইটা কোন আছে, রুকনে ইরাকি রুকনে শামি, এগুলাকে ধরাও যাবে না, চুম্বনে দেওয়া যাবে না, কিছু করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন, সব কোনা যায় যে খালি ধরেন, আল্লাহ রাসূলের সাহাবীরা সামান্য বেদাত দেখলেও সাথে সাথে বাধা দিতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাধা দিতেন, খবরদার আপনি আল্লাহর ঘরের চার কোণ আপনি স্পর্শ করতে পারেন না, আপনি দুইটা করেন আর দুইটা করিয়েন না। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ রসুল করেন নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল নিষেধ করছে নাকি যে এই দুটা ধরা যাবে না? আল্লাহ রসুল ধরেন নাই, স্পর্শ করেন নাই, এটা মেনে নিছি ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল কি বলছে, খবরদার আমার উম্মতেরা এই কোন দুটা ধরিও না, এই কথা তো বলেন নাই, তাহলে ধরলে আমার অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, আল্লাহর রাসূল যতটুকু করেছেন এতটুকুর মধ্যেই উসওয়ায়ে হাসানা, এতটুকুর মধ্যেই সুন্নাত, এর থেকে বেশি করার মধ্যে উসওয়ায়ে হাসানা নাই, সুন্নাত নাই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেমে গেছেন, আর করেন নাই। তাহলে সুন্নতের দলিল লাগে, বেদাতের দলিল লাগে না, আর বেদাতের জন্য নিষেধাজ্ঞা থাকা জরুরি না, নিষেধাজ্ঞা থাকলে এটা হারাম হয়, এটা বেদাত না, বেদাত হলো নিষেধও করে নাই রাসূল করেনও নাই। চার নম্বরে বেদাতের ক্ষেত্রে মনে রাখতে হবে, একই জিনিস একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে করেছেন ওইভাবে করার নাম সুন্নত, ওই একই জিনিস অন্য জায়গায় করলে সেটা সুন্নত হয় না, বেদাত হয়। অর্থাৎ যেই জায়গায় করছেন, যেই মুহূর্তে করছেন, যেই কারণে করছেন, আপনি সেই কারণে সেই জায়গায় সেই মুহূর্তে করলে সুন্নত, অন্য জায়গায় অন্য কারণে অন্য মুহূর্তে করলে সেটা হয়ে যাবে বেদাত। যেমন কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, আজান দিনে আমরা আপনাদের দিকে আজান হয়, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া কি সুন্নত? ঈদের নামাজ হয় বছরে কয়বার? মুসলমানের ঈদ কয়টা? এর অতিরিক্ত কেউ যদি ঈদ বানায় এটা বেদাতি ঈদ, অতিরিক্ত ঈদ বানানোর অধিকার কারো নাই। তাহলে ঈদ দুইটা, দুই ঈদে আজান হয়, আপনাদের এদিকে আজান দেন, তা আজান দিলে অসুবিধা কি? কেন আজান দিবেন না? জানাজার নামাজে আজান দেন কেন? ওটাও তো নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজে যদি আজান দেওয়া সুন্নত হয়, তো ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিলে সুন্নত হবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে নির্দেশ দিয়েছেন, কিন্তু ঈদের নামাজের জন্য জানাজার নামাজের জন্য আজান দিতে নির্দেশ দেন নাই, কিন্তু নিষেধও করেন নাই। কেউ যদি যাই কয়ে মি আল্লাহ রাসূলকে নিষেধ করছেন, আল্লাহ রাসূল দেন নাই, দিতে বলেন নাই, তো নিষেধও তো করেন নাই, তাহলে আমরা আজান দিই, আজান দিলে সুবিধা হলো, 15 মিনিট আগে আজান দিব, এলাকার সবাই মনে করবো 15 মিনিট পরে ঈদের জামাত, তাহলে সবাই চলে আসবো, সুবিধা বেশি না? আবার মুয়াজ্জিনের ফজিলতও পাওয়া যাবো, আজানের ফজিলতও পাওয়া যাবো। তাহলে যদি ঈদের নামাজে আজান দিই তখন সুন্নত হবে না বেদাত হবে? বেদাত হবে। তাহলে একই কাজ একই আমল ওই ফজরের জন্য করছি হয়ে গেছে সুন্নত, ঈদের নামাজের জন্য করছি হয়ে গেছে কি? ফজরেরটা করি জান্নাতে গেছি আর ঈদেরটা করি জাহান্নাম, আজান দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ওই সুন্নতের বাহিরে বেদাতি পদ্ধতিতে আজান দিছি, জানাজার নামাজে আজান দিছি, ঈদের নামাজে আজান দিছি। তাহলে একই কাজ একই আমলও সব জায়গায় সুন্নত না। দোয়া করার সময় কোন কোন জায়গায় দোয়ার মধ্যে হাত তোলা সুন্নত, আবার কোন কোন জায়গায় দোয়ার মধ্যে হাত তোলা কয় না দেখি বেদাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে দোয়া করছিলেন, করছিলেন না? কিসের জন্য? বৃষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে মিম্বরে দাঁড়িয়ে দোয়া করছেন, হাত তুলছেন, বগলের শুভ্রতা দেখা গেছে। যদি বলি আল্লাহ রাসূল তো হাত তুলছেন দোয়া করার সময়, এবার আমি যেখানে যাব যত দোয়া করব সব দোয়ার মধ্যে আমি হাত তুলব, সব দোয়ার মধ্যে যদি হাত তোলা শুরু করেন সুন্নত হবে না বেদাত হবে? যদি টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে, আছে না? আপনাদের দেশে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়া লাগে? কি দোয়া? মাশাআল্লাহ, দেখেন সবাই পারে আলহামদুলিল্লাহ। তাহলে আমি টয়লেটে যাওয়ার সময় দোয়া করলাম, এই দোয়া করার সময় কেবলামুখী হয়ে দাঁড়াইলাম, দাঁড়াই দুই হাত তুললাম, তুলে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এরপরে টয়লেটে যাওয়ার নিয়ত করলাম, নাওয়াইতুয়ান আযহাবা ইলা বাইতিল খালা। কি টয়লেটে যাওয়ার নিয়ত লাগবে না? কি কথা কয় না, টয়লেটে যে যাবেন নিয়ত করে যাওয়া লাগবে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তো নিয়তের উপরে নির্ভরশীল। তো টয়লেটের কাজ করবেন অথচ নিয়ত করবেন না, কেমনে হবে? তাহলে সেখানে নিয়ত করলাম, নাওয়াইতুয়ান আযহাবা ইলা বাইতিল খালা, হে আল্লাহ আমি এখন টয়লেটে যাওয়ার জন্য নিয়ত করলাম। আচ্ছা, নিয়ত শেষ করলাম, এরপরে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মানুষ যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে দোয়া বেশি কবুল হয়, আমি এখন বড় মুসিবতে আছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আল্লাহ আমার জিন্দিগির সকল গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দেন, আল্লাহ আমার টয়লেটের সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। সব দোয়া করলাম, দোয়া করে টয়লেটে গেলাম, সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? আমি খারাপ কি করছি? আমি দোয়া না করছি, টয়লেটে যাওয়ার সময় তো এমনি দোয়া পড়ি, সেখানে হাত তুলছি, আল্লাহ রসুল তো মিম্বরে দাঁড়াইয়ে হাত তুলছেন, তুলছেন না? তা আল্লাহ রসুল মিম্বরে দাঁড়িয়ে তুলছে, আমি টয়লেটের সামনে তুলছি, অসুবিধা কি? অসুবিধা আছে, আছে। এই জন্য বুঝতে হবে যে আল্লাহ রসুল যেই জায়গায় করছেন, যখন করছেন, যেভাবে করছেন, ওইভাবে করলে সুন্নত, আপনি ওইটারে অন্য জায়গায় যাই লাগাই দিলে সেটা হয়ে যাবে বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, কয়দিন? একদিন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আবার প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় শুরু করে দিচ্ছেন আর বলেন যে আমার রাসূল করছে, তোমারে বুখারী শরীফের হাদিস দেখামো। এখন এটা যে আপনি প্রতিদিন দাঁড়া দাঁড়ায় করতেছেন, এটা সুন্নত না বেদাত? তা আল্লাহ রাসূল করছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন করছেন, কি কারণে করছেন সেটা জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, আল্লাহ রাসূলের কোন উম্মত যদি অসুস্থ হয়ে যায়, বসতে পারে না, এরকম রোগ হইতে পারে না যে বসতেই পারে না, এই লোক প্রস্রাব করবো কেমনে? প্রস্রাব করা লাগবে না, এই লোক তখন দাঁড়ায় দাঁড়ায় করবে। এমন জায়গায় গেছেন বসার মতো কোনো জায়গা নাই, পরিবেশ নাই, তা আপনি প্রস্রাব করবেন কেমনে? প্রস্রাবের বেগ হয়েছে বসার অবস্থানে, যেমন বিমানে এরকম অবস্থা হয় মাঝে মাঝে, হজে যাওয়ার সময় ফ্লাইটে সবাই উঠছে, সব হাজি সাহেব, তা হাজি সাহেব তো মুরব্বী থাকেন বেশি বাংলাদেশের হাজি সাহেব, আর আবার অনেক মুরব্বীরা দেখা যায় যে ওই টয়লেট গুলো ব্যবহারের নিয়ম কানুন জানেন না, বিমানের টয়লেট গুলো এখন এমন অবস্থা করছে প্রথম চারি পাঁচজন যাই অবস্থা খারাপ। এবার আপনি টয়লেটে যাই যদি বসেন, আপনার এহরামের কাপড় সব নাফাক হয়ে যাবে, বসার কোনো কায়দা নাই। এখন আপনি প্রস্রাব করতে হবে বিমানে, বিমানে জানালা দিয়ে প্রস্রাব করার জায়গা আছে, তো কেমনে করবেন? আবার ওই টয়লেটে দাঁড়া দাঁড়িয়ে করা লাগবে না? আল্লাহ রসুল ওই বিপদের মুহূর্তেরও আমার আপনার নবী, এই জন্য আল্লাহ রসুল সরসরাম ওই সময় উম্মত কিভাবে প্রস্রাব করবে সেটাও আল্লাহ রসুল সরসরাম শিখাই দিয়ে গেছেন। তাহলে আল্লাহ রসুল সরসরাম যেই অবস্থার জন্য শিখাইছেন ওই অবস্থায় করলে এটা বেদাত হয় না সুন্নত হয়, কিন্তু ওইটার উপরে কেয়াস করে সবসময় যদি দাঁড়া দাঁড়ায় শুরু করেন এটা হয়ে যাবে বেদাত। তাহলে সুন্নত বেদাতের ক্ষেত্রে মনে রাখবেন যেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মে করছেন। আত্তাহিয়াত পড়ি না আমরা? আত্তাহিয়াত পড়েন নাই? আত্তাহিয়াত কি দাঁড়া দাঁড়ে পড়েন না বসে বসে পড়েন? ছোট আত্তাহিয়াত বড় আত্তাহিয়াত চিনেন জি? তাহলে দরুদ চিনেন, আত্তাহিয়াত চিনেন, ঠিক আছে না? আচ্ছা, আত্তাহিয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হয়, দেওয়া লাগে না? আল্লাহ রসুলকে সালামটা কেমনে দেন? দাঁড়ায় দাঁড়ায় দেন না বসে বসে দেন? আল্লাহ রসুলের উপরে দরদ পড়তে হয় আত্মাইয়াতের মধ্যে, সেখানে কি দাঁড়ায় দাঁড়ায় দরদ পড়েন না বসে বসে দরদ পড়েন? যদি বলেন যে আমার নবীরে দরদ পড়ব, আমার নবীরে সালাম দিব, বসে বসে পড়লে বড় বেয়াদবি, দাঁড়ায় যেতে হইব। আমাদের সমাজে অনেক ভাইকে দেখা যায় দরদ পড়তেছে, হঠাৎ করে লাভ পেরে দাঁড়ায় গেছে। কি রে ভাই দাঁড়াইলেন কেন? আমার রসুলের সম্মান করছি, কি করছি? রসুলের তাজিমে, রসুলের সম্মানে আমি দাঁড়াই গেছি। এখন আত্মাহিয়াত পড়তেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রসুলকে সালাম দিলাম না। এখন আমি যদি মনে করি বসেই দিলে বেয়াদবি হয়, দাঁড়াই গেলাম আত্মাহিয়াতের মধ্যে, দাঁড়াই সালাম দিলাম, সালামটা দিয়ে আবার বসে গেছে, বসে আত্মাহিয়াত শেষ করছে, আবার দরুদ পড়তেছে, আবার দাঁড়াই গেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ি, আবার বসে গেছি, বসে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা বলে নামাজ শেষ করছে। নামাজ হইব না, অসুবিধা কি? আমার নবীরে সম্মান জানাইছি, কার উসিলা সিন্নি খাইছো? মোল্লা সিন্লা না, যেই নবী না হইলে নামাজে পেতা না, যেই নবীর কারণে নবীর মাধ্যমে নামাজ পাইলা সেই নবীর সম্মান জানাইছি, আর কইতেছ নামাজে হবে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সালাম শিখাইছেন, দরুদ শিখাইছেন, কেমনে? বসি বসি। এই জায়গা যখন দাঁড়াইবেন এটা সুন্নত হবে না, এটা হয়ে যাবে কি বেদাত। আবার খুতবার মধ্যে ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ে, পড়ে না? যদি ইমাম সাহেব কয় না দরুদ দাঁড়ায় পড়া যাবে না, নামাজের মধ্যে বসে পড়ি, এখানেও আমি মাঝখান দিয়ে বসে যাই, তখন হয়ে যাবে কি বেদাত। তাহলে আল্লাহ রসুল সরসালাম যেখানে দাঁড়ায় দাঁড়ায় শিখাইছেন সেখানে দাঁড়ায় দাঁড়ায় পড়া সুন্নত, বসে গেলে বেদাত হয়। যেখানে বসে বসে শিখাইছেন সেখানে বসে বসে পড়লে সুন্নত, দাঁড়ায় গেলে হয়ে যায় বেদাত। তাহলে কয়টা গেল সূত্র? কে বলে গেছে? চারটা গেছে। কয়টা গেছে? চারটা। তাহলে সুন্নত আর বেদাত মোটামুটি এই চারটার মাধ্যমে কিছু তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, এবার আসেন বেদাত করলে অসুবিধা কি? বেদাত আমি সুন্দর সুন্দর বেদাত যেগুলো বাসি বাসি সেগুলো করব, খারাপ গুলো করব না। আমি সবসময় বেদাতে হাসানা করবো, সাইদিয়া করব না। হাসানা মানে কি? সুন্দর, ভালো, সুন্দর গুলা করব, অসুন্দর গুলা করব না। বেদাত যতগুলা আছে সবগুলা সুন্দর, অসুন্দর কোনোটা নাই। যিনি বলবেন আমি হাসানা করি, ওই বাইরে জিজ্ঞাসা করবেন ভাই সাইয়া কোনগুলা, আপনি তো ভালো গুলা করেন বেদাত, খারাপ বেদাত কয়েকটা দেখাই দেন কোনগুলা, দেখবেন যে উনি আর আল্লাহর জমিনে খারাপ বেদাত খুঁজে পাইব না, কারণ সব বেদাত তো সুন্দর। কারণ দুই নম্বর জিনিস, নকল জিনিস, বেজাল জিনিস যদি সুন্দর না হয় বাজারে চলে না, মার্কেটে খায় না। এজন্য বেজাল জিনিস, দুই নম্বর জিনিস, নকল জিনিস, এগুলো বানানোর সময় মূল জিনিসের চাইতে সুন্দর করে বানানো লাগে। সুন্দর করে না বানাইলে ওইটা বাজারে চলে না। নকল টাকা মূল টাকার চাইতে সুন্দর বানানো লাগে। নকল জিনিস, নকল স্বর্ণ মূল স্বর্ণের চাইতে সুন্দর বানানো লাগে। ধানের মধ্যে, ধান খেতের মধ্যে যেটা আগাছা এটা দেখবেন ধানের চেয়ে শক্তিশালী, ধানের উপরে উঠে গেছে, সারও লাগে না, ওষুধও লাগে না, কি পাওয়ারফুল হয় না? যেটা আগাছা, যেটা আপনি লাগানো নাই, এটা কি শক্তিশালী? বেদাতটা এরকম, বেদাতগুলো এরকম দেখবেন যে কি শক্তিশালী, কি সুন্দর, মূল জিনিসের চাইতে, মূল ইবাদতের চাইতে। কিন্তু সুন্দর হইলেও সেটা দলালা, অসুন্দর হইলেও সেটা দলালা। বেদাত করলে প্রথম কথা হলো ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। বেদাত করলে যেই এবাদতের মধ্যে বেদাত করছেন ওই এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে সারা জীবন এবাদত করবেন, শেষে যাই দেখবেন যে ডুলার মধ্যে যা ঢুকাইছেন ডুলার নিচে দি ভাঙ্গা, সকালে দেখেন একটা মাছও নাই, সারা রাত মাছ ধরে ধরে ডুলে রেখছেন, সকালবেলা দেখেন মাছ নাই, কিরে আমার মাছ কই গেল? ওই যে ডুলার নিচে দি ভাঙ্গা। এই বেদাতি পদ্ধতিতে যত এবাদত করব একটা এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني আল্লাহর ইবাদতের শর্ত হলো ফাত্তাবিউনি, প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে হইতে হবে, এর বাহিরে গেলে ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। দুই নম্বর ক্ষতি, বেদাত করলে ওই আকীদার ক্ষেত্রে বেদাত হলে শিরক হয়ে যায়, কুফর হয়ে যায়। আকীদার মধ্যে যদি কোন বেদাত ঢুকে ওই বেদাতটা শিরক হয়ে যায়, কুফর হয়ে যায়, স্থায়ী জাহান্নামী হয়ে যায়। তিন নম্বর ক্ষতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত হাউজে কাউসার পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কত মানুষ দৌড়ায় দৌড়ায় হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, ফেরেশতারা বাধা দিবে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, খবরদার এদিকে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল তাকায় দেখে এরা তো আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাউলাই উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, ছেড়ে দাও এদেরকে, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাই দি। কারণ একবার যে হাউজে কাউসারের একটা গ্লাস পানি পান করতে পারবে, জান্নাতে ঢোকা পর্যন্ত আল্লাহর ইবাদতের কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, এক গ্লাস খাইতে পারলে বাস, আর জান্নাতে ঢোকা পর্যন্ত কোনো পিপাসা নাই। আল্লাহ রাসূল ডাকবেন, আহারে আমার উম্মতটারে খাওয়াই দি। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া আকীদার ভিতরে, আপনার রেখে যাওয়া ইবাদতের ভিতরে কত নতুন নতুন জিনিস বানাইছে, বেদাত বানাইছে এরা, এরা বেদাতের উপরে ছিল, এটা আপনি জানেন না। সুতরাং যারা বেদাত করেছে এরা আপনার হাউজে কাউসার পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও, দরকার নাই এরকম উম্মত আমার। যে উম্মত আমার রেখে যাওয়া পূর্ণাঙ্গ দ্বীনের ভিতরে সুন্নতের বাহিরে বেদাত বানাইছে, এরকম উম্মত আমার কিয়ামতের ময়দানে দরকার নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়া যাবে না। বেদাতের বড় ক্ষতি হল বেদাত থেকে তওবা নসিব হয় না। কবিরা গুনাহ করলে, হারাম কাজ করলে এক সময় মানুষ তওবা করে। এজন্য সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন ইবলিসের কাছে কবিরা গুনার চাইতে বেদাত বেশি প্রিয়। ইবলিস যদি কাউকে দিয়ে একটা বেদাত করাইতে পারে এত বেশি খুশি হয়, দশটা কবিরা গুনাহ করাই দিয়ে ইবলিস এত বেশি খুশি হয় না। কারণ কবিরা গুনাহ করাই ফেলছে আমাকে আপনাকে দিয়ে, আমি বুঝে গেছি আমার গুনাহ হয়ে গেছে, যে কোনো সময় তওবা করে ফেলতে পারি, যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু ইবলিস যদি একটা বেদাত করাইতে পারে, এই আল্লাহর বান্দার তওবা করে না, কয় আমি তো ভালো কাজ করছি, আমি আবার তওবা করবো কেন। একটা বেদাত করাইতে পারলে ইবলিস এত বেশি খুশি হয় যে এই লোকটা তো বেদাত করছে, মনে করছে ভালো কাজ করছে, তো এই লোকটা তওবা করে না। তাহলে তওবাবিহীন গুনাহ নিয়ে কবরে যায়। কিন্তু কবিরা গুনাহ করাইলে একসময় তওবা করে গুনাহ মাফ হয়ে গেছে, তো ইবলিসের এই শ্রমটা বিঠা গেছে। এই জন্য বেদাতের পিছনে ইবলিস কাজ করে বেশি, ইবলিস শক্ত করে বেদাতের পিছনে দাঁড়ায় থাকে। এই জন্য দেখবেন সমাজ থেকে একটা কবিরা গুনাহ দূর করা সহজ, একটা বেদাত দূর করা সহজ না। সমাজে একটা কবিরা গুনাহ চলতেছে, ধরেন চুরি ডাকাতি চলতেছে, এটা বন্ধ করতে পারবেন। সমাজে একটা জানা বেবিচার চলতেছে, এটা ইচ্ছা করলে আপনি বন্ধ করতে পারবেন। কবিরা গুনাহ চলতেছে, সমাজে মদ পান চলতেছে, কবিরা গুনাহ চলতেছে, ইচ্ছা করলে আপনি চেষ্টা করলে বন্ধ করতে পারবেন। কিন্তু একটা বেদাত চলতেছে, এইটা ইচ্ছা করলে আপনি যত প্রভাবশালী যত ক্ষমতাশালী হন বন্ধ করতে পারবেন না। তখন দেখবেন ভালো মানুষগুলোই, যে মানুষগুলোকে আমরা বলি যে সমাজের আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, ওই মানুষগুলোই বেদাতের পক্ষে শক্ত হয়ে দাঁড়ায়। কারণ কি? কারণ ইবলিস এটার পিছনে খুঁটি গাড়ে, ছাগলের খুঁটি আছে না এরকম শক্ত করে খুঁটি গাড়ে, যে এই বেদাত যদি দূর হয়ে যায় তাহলে আমার সমস্ত ব্যথা সমস্ত কষ্ট সব বৃথা যাবে। এই জন্য সমাজ থেকে বেদাত নির্মূল করা সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা বেদাত করা কি যাবে? বেদাত থেকে 100 গজ সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে, কি বলেন? না, রাজি হয় না। কারণ কয় আমরা বেদাত ছাড়া চলতে পারবো না, কি বেদাত ছাড়া চলতে পারবো? পারবো, প্রয়োজনে আমি একা থাকবো, একা পুরা সমাজের সব মানুষ বেদাত করব, আমি একজনে এক জামাত, একজন বেদাত মুক্ত থাকবো। আল্লাহর জমিনে এত নবী রাসূল ছিলেন, জমিনে একজনে ইমানদার আর তার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই। কত নবী জমিনে আসছে, একজনে নবী, একজনে উম্মত, আর কোনো উম্মত নাই। কিয়ামতের ময়দানে অনেক নবী আসবে, কোনো উম্মত নাই। উনি একা সারা জীবন দাওয়াতে কাজ করছেন, একজনও আসে নাই। এজন্য সমাজের 99 জন সবাই বেদাত করবে, কিন্তু আমি বেদাত করব না। বেদাতের বিপক্ষে সুন্নতের পক্ষে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব, স্রোতের বিপরীতে। এরকম ইমানওয়ালা হইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সাহায্য করবেন, আল্লাহর সাহায্য পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে ইমানের জিনাত, ইমানের কুওয়াত আল্লাহ আরো বাড়াই দিবেন, ইমান বৃদ্ধি করবেন। দেখবেন বেদাত যত ছাড়বেন ইমান তত বাড়বে, বেদাত যত ছাড়বেন ইমান তত বাড়বে। এবার আসেন কয়েকটা বেদাতের উদাহরণ দিয়ে শেষ করব। আমাদের বাংলাদেশের বহুল প্রচলিত কিছু বেদাতের আমরা কয়েকটা সংক্ষেপে উদাহরণ দিয়ে শেষ করব। আকীদার বেদাতে আসেন, আকীদার বেদাত, বিশ্বাসের বেদাত, বিশ্বাসের বেদাতের মধ্যে ঢুকছে, প্রথম নম্বরে ঢুকছে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে, কি নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ মানুষের ভিতরে ঢুকতে পারে? মানুষের ভিতরে আল্লাহ কেমনে ঢুকে? জাল হাদিস বানানো হয়েছে, কালবুল মুমিনে আরশুল্লাহ, কয় দেখো আল্লাহ আসমান জমিনে কোনো জায়গায় আল্লাহর জায়গা হয় না, কিন্তু মুমিনের ছোট্ট একটা কলবের ভিতরে আল্লাহর জায়গা হয়। মুমিনের কলব নাকি আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ। মানুষের ভিতরে আল্লাহ ঢুকে, এটা অমুসলিমদের মুশরিকদের বিশ্বাস। মুশরিকেরা গরুর পূজা করে, কয় কেন গরুর ভিতরে আল্লাহ ঢুকছে? মুশরিকেরা অনেক জিনিসের ইবাদত করে, কয় এই জিনিসের ভিতরে আল্লাহ আছে, এটারে পূজা করলে, এটারে ইবাদত করলে আল্লাহরে পাওয়া যাবে। একজন মুসলিমও কয় মুমিনের কলবে আল্লাহ ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। এটা বেদাতি আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা। এরপরে কয় আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। আচ্ছা, তো আল্লাহ নিরাকার, ঠিক আছে, তা আপনি আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, জান্নাত দোজখ সে মাই কিয়া করো আর জো হে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না, খালি তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহর সাথে দেখা করবেন তা কি? আল্লাহ তো আকারে নাই, আল্লাহরে দেখবেন কেমনে? আকার না থাকলে কিছু দেখা যায়? তা আল্লাহরে দেখবেন কি? আপনি আল্লাহরে দেখতে চান, আল্লাহ দিদার চান, আবার কোন আল্লাহর আকার নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহর আকার বর্ণনা করেছেন, আমার আপনার অস্বীকার করার কোন উপায়? তবে আল্লাহর আকার আল্লাহর মতো, আল্লাহর আকার কেমন আমরা জানি না, এটা আল্লাহ জানেন। আল্লাহ না বললে আমরা জানতাম না, আল্লাহ নিজে যতদূর জানাইছেন ঠিক ততটুকুর উপরে ইমান আনতে হবে, অস্বীকার করা যাবে না। আল্লাহ কয় আমার হাত আছে, আমি কয় না না না নাউজুবিল্লাহ, আল্লাহর কেমনে আবার হাত থাকে? আল্লাহ কয় আমার কব্জা আছে, কয় নাউজুবিল্লাহ, আল্লাহর আবার কব্জা থাকে কেমনে? আল্লাহ কয় আছে, আমি না বলার কে? কিন্তু এটা কেমন, এটার ধরন, এটার আকৃতি আমরা জানি না, কারণ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো মাখলুকের মত না, কোনো জিনিসের মত না। তাহলে আল্লাহর হাত মানুষের হাতের মত না, কোনো মাখলুকের হাতের মত না, আল্লাহর হাত আল্লাহর হাতের মত। কিন্তু আপনার অস্বীকার করার উপায় নেই, অস্বীকার করাটা আকীদার বেদাত। তারপরে কয় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আল্লাহ নিজে কোরআনে হাদিসে কোন জায়গায় আল্লাহ নিজে সব জায়গায় বিরাজমান বলেন নাই, আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, আল্লাহর দৃষ্টি সব জায়গায় বিরাজমান, আল্লাহর শ্রবণ শক্তি সব জায়গায় বিরাজমান। আল্লাহ দেখে না এমন কোন কাজ কোথাও করা সম্ভব না, আল্লাহ শুনে না এমন কিছু করা সম্ভব না, আল্লাহ জানে না এমন কিছু করা সম্ভব না, আল্লাহর ক্ষমতা নাই এমন কিছু করা সম্ভব না। কিন্তু আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ কোথায়? আকাশে, দোয়া করার সময় হাত কোন দিকে উঠে, দোয়া করার সময় হাত কোন দিকে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হাত তুলি কোন দিকে, উপরের দিকে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে, যদি আমার আল্লাহ চারিদিকে থাকতো তাহলে দোয়া করতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাত চারিদিকে ঘুরানো লাগতো, লাগতো না কি কথা কয় না, আল্লাহ যদি চারিদিকে হয় তাহলে হাত চারিদিকে ঘুরে ঘুরে দোয়া করা লাগতো না, তা দোয়া করার সময় কি ঘুরে নি কোন দিকে তুলি, খালি উপরের দিকে, কারণ আমাদের মাওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোন দিকে, মেরাজ হয়েছে কোন দিকে, যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান সব জায়গায় থাকে তো মেরাজ তো হইব জমিনে চারিদিকে, আকাশে যাওয়ার দরকার কি, উপরে গেছে কেন, অসংখ্য শত শত দলিল বিদ্যমান আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আকাশে। সুতরাং আল্লাহর অবস্থান নিয়ে যদি নতুন ধরনের আকীদা বানায় তার নাম বেদাতী আকীদা, আল্লাহর মোহাম্মদ একই, নাউজুবিল্লাহ, দেখো আল্লাহর মধ্যেও পাঁচটা অক্ষর, মোহাম্মদের মধ্যেও পাঁচটা অক্ষর, আল্লাহর মধ্যেও নুকতা নাই, মোহাম্মদের মধ্যেও নুকতা নাই, আল্লাহর মধ্যে একটা তাসদীদ, মোহাম্মদের মধ্যে একটা তাসদীদ, দেখো আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, একজনের নাম আহমদ আর একজনের নাম আহাদ, মাঝখানে মিমের পদ্মা তুলি দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, নাউজুবিল্লাহ, এই আকীদার নাম বেদাতী আকীদা, নতুন আকীদা, এই জাতীয় অসংখ্য আকীদা আছে সমাজে, এই আকীদা গুলার নাম বেদাতী আকীদা। এবার আসেন কিছু বেদাতী আমল, দোয়ার মধ্যে বেদাতী দোয়া, দোয়ার মধ্যেও আছে কি বেদাতী দোয়া, আল্লাহ পাক বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফা, ও আমার বান্দারা আল্লাহর কাছে দোয়া করো অনুনয় বিনয় করে, গোপনে গোপনে কাতর সুরে আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু দেখা যায় দোয়ার নামে আমরা যখন দোয়া করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একা একা দোয়া করছেন সেখানে একা একা দোয়া করা সুন্নাত, যেখানে জামাতবদ্ধ করছেন সেখানে জামাতবদ্ধ করা সুন্নাত, একাকী দোয়ারে জামাতবদ্ধ করা, জামাতবদ্ধ দোয়ারে একাকী করা, দুটাই বেদাত। ফজর নামাজ কয় রাকাত, ফরজ হইল দুই রাকাত, সুন্নাত কয় রাকাত, সুন্নাত দুই রাকাত, একাকী পড়তে হয় না জামাতে পড়তে হয়, ফরজ দুই রাকাত, একা একা না জামাতে। যদি বলি শুনেন আজকে আমি আপনাদের এলাকায় আছি, অনেক দূরের থেকে আসছি, সুতরাং আজকে আমি ফজরের নামাজে ইমামতি করবো, সুন্নাত দুই রাকাত জামাতে পড়ামো, ফরজ দুই রাকাত জামাতে পড়ামো, পড়বেন যত বড় হুজুর হোক পড়বেন, কেন অসুবিধা কি, জামাতে পড়তে স্বভাব বেশি না, তো সুন্নাত দুই রাকাত আজকে জামাতে পড়ছেন স্বভাব বেশি হইব না, স্বভাব বেশি হবে না, কারণ একাকী ইবাদতের একাকী পড়লে স্বভাব বেশি, আর জামাতবদ্ধ ইবাদত জামাতবদ্ধ পড়লে সওয়াব বেশি, তাহলে দোয়াও একটা ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একা একা করছেন এখানে একা একা করতে হবে, যেখানে জামাতবদ্ধ করছেন সেখানে জামাতবদ্ধ করতে হবে, তাহলে ওয়াজ মাহফিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ করছে না একা একা করছে, কথা কয় না, একা একা করছে, প্রত্যেকে একা একা দোয়া করতে করতে উঠে গেছে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটার নাম কাফফারাতুল মজলিস, এই দোয়া পড়তে পড়তে উঠে চলে যাবে, বক্তাও উঠে চলে যাবে, শ্রোতাও চলে যাবে, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সুন্নাত, কিন্তু বক্তাও বসে রয়েছে শ্রোতাও বসে রয়েছে, আধা ঘন্টা ধরে আখেরি মোনাজাত, এক ঘন্টা ধরে আখেরি মোনাজাত, দোয়ার বেদাত, এটা কিসের বেদাত, দোয়ার বেদাত, বরং এই দোয়াটা করলে বেদাতি দোয়া করলে অনেক ভাইরা খুশি হয়, অনেক বোনেরা খুশি হয়, কয় এত সুন্দর এক দোয়া যে করছে মাশাআল্লাহ, এক কেড়ে চোখের পানি ফেলাই দিছে, এত সুন্দর দোয়া, কি খুশি। ওইদিন এক মাহফিলে গেছি, এক মেহমান আসছে, প্রধান মেহমান আসে, কয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন, কয় অমুক পীর সাহেবের কইছি 10 মিনিট দোয়া করতে, হুজুরে আমার জন্য 20 মিনিট দোয়া করে দিছে, মানে এত খুশি, কিন্তু দোয়াই বুঝে নাই। আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়াটা কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাসূল বলেন আমি থেকে শুরু করে সমস্ত নবীরা এই দোয়াটা আরাফাতের ময়দানে পড়ছে। তাহলে এই দোয়ার মধ্যে আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমার এইটা দেন, আল্লাহ আমার অসুখ ভালো করেন, আল্লাহ ওইটা দেন, কিচ্ছু নাই। আছে কি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের বর্ণনা, আল্লাহর তাওহীদের গুণগান করাটাই হলো দোয়া। আমি আল্লাহর গুণগান করব, আমার কি দরকার আল্লাহ সব খবর রাখেন, আমার থেকে বেশি খবর রাখেন। আমার বডির ভিতরে কতগুলো যন্ত্রপাতি চলতেছে আমি নামও জানি না। আপনারা যদি জিজ্ঞেস করে আপনার শরীরে কি কি যন্ত্রপাতি আছে নাম কর, নাম করতে পারবেন? আপনি নামও জানেন না, খবরও রাখেন না। এগুলো আপনার অজান্তে মেশিন এগুলো চলতেছে, কে চালাইতেছে? আপনার বডির খবর আপনার থেকে আল্লাহ বেশি জানেন। আপনাকে আমাকে বাঁচায় রাখার জন্য কত রকমের উপাদান দিচ্ছেন আমরা নামও জানি না। একজন মানুষ বেঁচে থাকার জন্য যত রকমের উপাদান দরকার, আপনারা যদি বলে আগামী ২৪ ঘন্টা তুমি বেঁচে থাকার জন্য কি কি দরকার একটা লিস্ট দাও, আপনি লিস্ট দিতে পারবেন না। নামে জানেন না কি কি দরকার আপনার বেঁচে থাকার জন্য, কিন্তু জানা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসগুলো আমার আপনার জন্য সরবরাহ করতেছেন, করতেছেন না? তাহলে আমার আপনার কি দরকার? আমি কি বিপদে আছি না কিসে আছি, আমি অসুস্থ না সুস্থ আল্লাহ জানে না। আমার কাজ হলো আল্লাহর গুণগান, তাওহীদের প্রচার প্রসার, আল্লাহর জিকির করতে থাকবো, আল্লাহর গুণগান করতে থাকবো, আল্লাহ সবকিছু আমার পূরণ করে দিবেন, সুবহানাল্লাহ। এটার নাম দোয়া। তাহলে দোয়ার ক্ষেত্রে এরকম সম্মিলিত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একা একা সবাই আলাদা আলাদা দোয়া করবে। এখানে যদি ইমাম সাহেব সবাই নিয়ে একসাথে শুরু করেন এটা হয় কি দোয়ার বেদাত। এরকম বিভিন্ন জায়গায় জায়গায় কবরস্থানে যাই ইমাম সাহেব সবাইরে লই দোয়া শুরু করে দিচ্ছেন, এটার নাম কি দোয়ার বেদাত। এরকম অসংখ্য দোয়ার বেদাত আছে আমাদের দেশে, সব জায়গায় জায়গায় মানুষ মারা গেছে বাস বাস ওই মাইয়াতের জন্য সাত দিনের দিন দোয়া, দশ দিনের দিন দোয়া, বিশ দিনের দিন দোয়া, চল্লিশ দিনের দোয়া, বছর মৃত্যুবার্ষিকীর দিন দোয়া, এই জাতীয় যত দোয়া আছে এগুলো কি দোয়ার বেদাত। জিকিরের বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে জিকির করেছেন এগুলা কিয়ামত পর্যন্ত সুন্নাত। এর বাহিরে যত রকমের পদ্ধতি আছে সব পদ্ধতির জিকির কি বেদাতে জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন এই সালাতের অতিরিক্ত যত কিছু আছে বেদাত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা সালাসা খামসা সিত্তা, এটা কি বেদাত? আল্লাহ রাসূল কখনো এটা পড়েন নাই। যায় নামাজে দাঁড়া ইবনি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাজি, এটা কি বেদাত? তারপরে ওজুর নিয়ত, ওজুর দোয়া, এগুলো কি বেদাত? এরকম প্রত্যেকটা ইবাদত একটা একটা করে দেখবেন, প্রত্যেক ইবাদতের মধ্যে আজানের আগেও বেদাত আছে পরেও বেদাত আছে। অনেক জায়গায় দেখবেন আজানের আগে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি বেদাত? আজানের পরে অনেক জায়গায় আজানের দোয়ার মধ্যে ওয়াদ্দারা জাতার রাফিয়া ওয়ার জুকনা সাফাতাহু ইয়াউমাল কিয়ামা, এগুলো যোগ করছে, এগুলো কি বেদাত? তারাবির নামাজের চার রাকাতের পরে সুবহানাল্লাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল্লাজিল ইজ্জাতে শুনছেন না, এই দোয়া কি ইমাম সাহেব? আল্লাহুম্মা ইন্না নাসালুকা ইলাইকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, এটা কি বেদাত? মানুষ মারা গেছে কোরআন খতম, কোরআন তালাওয়াত, এটা কি কবরস্থানে দাঁড়ায় দাঁড়াই তিনবার সুরা পাতিয়া পড়েন, দশবার সুরা এখলাস পড়েন, এগারো বার দরুদ শরীফ পড়েন, এটা কি বেদাত? তারপরে আপনার এরকম প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অসংখ্য বেদাত। আপনাদের এদিকে মনে খতম নাই, খতম আছে না? সুরিয়ানি খতম, সবিনা খতম, বড় খতম, ছোট খতম, মাঝারি খতম, হালকা খতম, বাড়ি খতম, কত রকমের খতম আছে না? তেঁতুলের বিচির খতম, সরগোড়ার খতম, কত রকমের খতম সমাজে আছে, আছে না? এই জাতীয় যত রঙের খতম আছে এগুলো কি বেদাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই জাতীয় কোনো খতম শিক্ষা করেনও নাই, শিক্ষাও দেন নাই। তারপরে আপনার এই তরিকা ওই তরিকা নামে, তরিকতের নামে বায়াত, তরিকতের নামে আপনি মুরিদ হওয়া, তারপরে অমুক সৃষ্টিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবেরিয়া নিজামিয়া অমুক অমুক তরিকার, এই জাতীয় যতগুলো তরিকা আছে সব তরিকাগুলো কি তরিকায়ে বেদিয়া, বেদাত তরিকা। সুন্নত তরিকা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমার ভাইরা এবং বোনেরা, বেদাতের বর্ণনা দিলে সারা রাত বর্ণনা দিলেও শেষ হবে না। প্রত্যেক এলাকায় নতুন নতুন বেদাত, বাংলাদেশের সব এলাকায় বেদাতের ফ্যাক্টরি, বেদাতের কারখানা। যেই হুজুর যত বেশি বেদাত বানাইতে পারে এটা তত বড় হুজুর, যে হুজুর যত বেশি বেদাত বানাইতে পারে ওই হুজুর তত বড় হুজুর, যে হুজুর বেদাত বানাইতে পারে না ওই হুজুর বড় হুজুর না, ওই হুজুর ছোট হুজুর। কারণ এই হুজুর বেদাত বানাইতে পারে না, বেদাতই জিকির পারে না, বেদাতই কোনো কিছু বানাইতে পারে না, নতুন বানাইতে পারে না। এই জন্য সবাই আমরা নতুন নতুন ইবাদত বানাই, আকীদা বানাই, আমল বানাই, নতুন নতুন চালু করি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, রাত অনেক হয়ে গেছে, আমরা দীর্ঘায়িত করব না। রাত ১২টার পরে সাধারণভাবেও আলোচনা করা ঠিক না, আবার আমাদের অসুস্থ অনেক ভাই বোনেরা থাকে, পরীক্ষার্থীরা থাকে, এই জন্য রাত ১২টার পরে মাইক বাজানো আলোচনা করাও ঠিক না, আর এতক্ষণ করো মাহফিল ঠিক না। কিন্তু আমাদের সমাজের অভ্যাস হয়ে গেছে, মানুষ আসায় দেরি করি, ওয়াজ মাহফিল শুরুই হয় দেরি করি, ওয়াজ মাহফিল ৯টা ১০টার মধ্যে শেষ হয়ে যায়। আরব দেশে এশার পরে সর্বোচ্চ একজন বয়ান করে, এশার নামাজের পরে একজন আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করে। এরপরে পুরা আরবে, পুরা আরব দুনিয়াতে খুঁজে দেখবেন রাত্রিবেলায় কোনো ওয়াজ নসিহত নাই, কোনো বয়ান নাই, যা বয়ান সব দিনে। মসজিদে নববীতে দেখবেন ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে এই আধা ঘন্টা এক ঘন্টার বয়ান, এরপরে আর কোনো বয়ান নাই। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা ওই সুন্নাহ থেকে দূরে সরে গেছি, দূরে সরে যাওয়ার কারণে আমাদের অবস্থা মালসিকাতার মতো হয়েছে। মালসিকাতা ছিলেন নাই কথা কয়, মালসিকাতা ছিলেন, মালসিকাতা হইল মাথার দিক ডাকলে পা খোলা থাকে, পা ডাকলে মাথা খোলা থাকে, দুই দিক একসাথে ডাকা যায় না। এখন আপনি ওয়াজ মাহফিলের টানে টানি এইদিকে লুই যাবেন, ১২টা লুই যাবেন, ১টা লুই যাবেন, ফজরের নামাজ শেষ, তাহলে মালসিকাতার মতো হয়ে গেছে। তা আপনার এই ওয়াজ শুনে কি লাভ হয়েছে, ফজরের নামাজের জামাতে নাই। তার থেকে আপনি এইদিকে ছোট্ট করেন, ওই দিকে ফজরের জামাতে উঠে যান, এটা অনেক বেশি ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত রকমের বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত, তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে দিন।